بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وَسَيَصْلَوْنَ سَعِيرًا درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক জীবনের 20 বছর 30 বছর 50 বছর 60 বছর অতিবাহিত হয়ে গেছে আর কতদিন সামনে হায়াত পাবো এমন কোনো গ্যারান্টি কারোর কাছে নাই 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যদি আধা ঘন্টা করে ধরি তাহলে মাত্র আড়াই ঘন্টা সময় আমার যাচ্ছে বাকি যে 21.5 ঘন্টা সময় সেই সময়গুলো হয় দুনিয়ার কাজে যাচ্ছে না হলে আখেরাতের কাজে যাচ্ছে না হয় বেকার যাচ্ছে কিন্তু আল্লাহ তাআলার নিয়ম ব্যবস্থা এমন ভাবে করে রাখছিলেন যে এই 24 ঘন্টার সময়ের মধ্যে যদি মানুষ চেষ্টা মেহনত বুদ্ধি করে সে তার সম্পূর্ণ সময়টাকে ইবাদত হিসেবে পরিণত করতে চায় তাহলে আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে দিয়ে রাখছেন বোঝার জিনিস আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন দিন দিন বোঝা কঠিন করা সহজ দুনিয়া বোঝা সহজ করা কঠিন কেমন দুনিয়া বোঝা সহজ করা কঠিন যারা মাছ কেনে সবজি কেনে ব্যবসা করে পাইকারি ব্যবসা করে সবাই আমরা জানি এক পাল্লা 100 টাকাতে কিনলে মহল্লায় এসে 200 টাকা বিক্রি করে এক কেজি 20 টাকা করে কিনে নিয়ে আসে মহল্লায় এসে 40 টাকা করে কিনে বিক্রি করে দোকানদার দোকানদারি করে সে যে দামে কিনে তার চাইতে আরো আরো বেশি দামে বিক্রি করে এ সহজ আমরা বুঝি এই বিষয়টা কিন্তু মাল কিনে ওই জায়গা থেকে নিয়ে এসে আবার মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করা, দোকানে মাল উঠায় ঠিকঠাক মতো বিক্রি করা, এই যে একটা কষ্ট কঠিন, এটা সবার জন্য সম্ভব না। সবাই বুঝছে, অপরপক্ষে দিন দিন মানুষের জন্য করা সহজ, কিন্তু বোঝা কঠিন। বোঝা কঠিন মানে দিনের সঠিক বুঝ যদি আসে, একজন মানুষ দুনিয়ার স্বাভাবিক কাজ করেও সে আল্লাহ তাআলার কাছে সব লাভ করতে পারে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আকাবের কা তাকওয়া নামক কিতাবে ঘটনা আনতেছে যে এক ব্যক্তির কেস হয়েছে, হিন্দুস্তানে এক লোকের কেস হয়েছে বর্ণাল থানায়। তার বাড়ি হলো পানিপথ, সে তার বাড়ি থেকে থানা পর্যন্ত যাওয়ার জন্য বড় একটা নদী আছে। শেষের দিন রায় যেদিন হবে সেই দিন সে বাড়ি থেকে বের হয়েছে আদালতে যাবে, যাওয়ার পথে যে বড় নদী সেই নদীর ঘাটে যায় দেখে যে তুফান শুরু হয়েছে। তুফান শুরু হলে কোনো নৌকাওয়ালা ওপারে যাবে না, লোকটাতে চিন্তিত হয়ে পড়েছে এখন কিভাবে যাব ওপার, দেরি হলে তো রায় তার বিপক্ষে হয়ে যাইতে পারে। খুব অনুনয় বিনয় করে নৌকাওয়ালাদেরকে বলে কোনো নৌকাওয়ালা যাবে না, বলে যে নৌকা ভাসালেই তো ডুবে মরব। তখন এক নৌকাওয়ালা বুদ্ধি দেয় যে তুমি এই নদীর তীর দিয়ে হেঁটে যেয়ে দেখো এক ছাপড়া একটা ছুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুড়ে ঘরের মতো, ওই ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বসে আছে, ওই বুজুর্গের কাছে যে তুমি দোয়া চাও, ওই বুজুর্গকে বলো বুজুর্গ তোমার একটা উপায় বের করে দিবে। তখন ওই বুজুর্গের কাছে ওই ব্যক্তি যায় হাউ হাউ করে একবার কান্নাকাটি শুরু করছে। বুজুর্গ বলে আমি কিভাবে দিব, আমি আল্লাহ না খোদা। বুজুর্গদের স্বভাব হলো নিজের লোকায় রাখে, স্বাভাবিকভাবে কথা বলবে, খাবার দাবার সব সময় বিভিন্ন গল্প গুজব করবে। তখন ওই বুজুর্গ নিজেকে বারবার লুকানোর চেষ্টা করতেছে, কিন্তু ওই আসামি সে বুজুর্গরে ছাড়তেছে না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলহী লিখছেন ঘটনা, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলহীও লিখছেন ঘটনা, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলহী ভারতের তিনজন বড় শিক্ষণীয় বড় বড় আলেম লিখছেন ঘটনাটা। এরপরে ওই ব্যক্তি ওই বুজুর্গকে যখন ধরছে, তখন বুজুর্গ বলে যা তুই যে নদীরে বলবি, আমি অমুক ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, যে ব্যক্তি জীবনে কোনোদিন খানা খায়নি। মনে আসছে যে সুবহানাল্লাহ, খানা খাইছে কিন্তু বলতেছে জীবনে কোনোদিন খানা খায়নি। আর যে বলবি যে অমুক ব্যক্তির ওসিলা দিয়ে যে ব্যক্তি জীবনে কোনোদিন স্ত্রী ভোগ করি নাই, এই কথা বলে ওই লোক যখন যে বলছে নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলার কাছে, যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদের মতো ওই বুজুর্গ দোয়াই দিয়ে যখন বলছে, তখন ওই ব্যক্তির জন্য নদী পার হওয়ার মতো হাঁটু পানির মতো হয়েছে, ওই লোকটি ওই নদী হেঁটে পার হয়ে গেছে। এটা আশ্চর্য ঘটনা। কিন্তু অপর দিক থেকে বুজুর্গ স্ত্রী বাড়ির মধ্যে বসা, ওই লোকটারে যখন এই কথা বলে বুজুর্গ বিদায় দিছে, এখন স্ত্রী এসে বলতেছে যে আপনি যে বললেন জীবনে কোনোদিন স্ত্রী ভোগ করেন নাই, এই যে বাচ্চা কাচ্চা ওই যেগুলো কোত্থেকে আসছে। ওই লোক যে যদি মানুষের সামনে এগুলো কথা বলে যায় তাহলে মানুষ কি করবে, মানুষ আমাকে কি মনে করবে। তখন ওই বুজুর্গ স্ত্রীর থেকে বাঁচার জন্য বলতেছে, সত্য কথা বলতে, দেখ আমি যতদিন খানা খাইছি না কেন, খানা খাইছি এই নিয়ত করে যে আল্লাহ তাআলা বলছে খানা খাও, খানা খেয়ে শক্তি অর্জন করো, এই শক্তি দিয়ে তুমি আমার ইবাদত করবে। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমি খানা খেয়েছি, আর খানা খেয়েছি ইবাদতের শক্তি সঞ্চয়ের জন্য, সুতরাং সেটাও আল্লাহর হুকুম হয়েছে, সেটাও আমার জন্য ইবাদত হয়েছে। আমি মনের চাহিদা মেটানোর জন্য খানা খাই। দ্বিতীয় যে তোমার কাছে যে আমি গিয়েছি, গিয়েছি তোমার হক আদায় করার জন্য, আমি গোনা থেকে বাঁচার জন্য, নেক সন্তান লাভের জন্য, আমার মনের চাহিদার জন্য আমি যাই না, কু আত্মাকে কু আত্মার চাহিদা মেটানোর জন্য শুধু যাইনি, আমার হক তোমার হক এবং নেক সন্তান অর্জনের জন্য গিয়েছি, এটাও আল্লাহ তাআলার হুকুম, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত হয়ে গেছে। তাহলে বুজুর্গরা আমাদের মতোই, বুজুর্গদের জন্য 24 ঘন্টার চাইতে সময় বেশি না, কিন্তু বুজুর্গদের রাস্তার হাঁটাটাও ইবাদত হয়ে যায়, তাদের একজনের সাথে দেখা সাক্ষাৎ করবে সেটাও তার ইবাদত হয়ে যায়। আর যদি মানুষ দিন না বোঝে, দুনিয়াকে তো দুনিয়া বানায় ফেলে, দিনকেও সে দুনিয়া বানায় ফেলে। দান করবে আর একজনকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়বে আর একজনকে দেখানোর জন্য, দিনের কোনো কাজ করবে নিজের নাম ফোটানোর জন্য, এগুলো সব সে দিনের কাজ করলো, কিন্তু দিনের সহি বুঝ না থাকার কারণে সেটা তার জন্য দুনিয়া হয়ে গেল। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের সময়ে আমরা 2.5 ঘন্টা সময় নামাজের জন্য দিই, বুজুর্গরাও 2.5 ঘন্টা সময় নামাজের জন্য দেয়। বুজুর্গদের বাকি সময় যে তারা কাটায় সেটাও তারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক দিন হিসাবে কাটায়। এই জন্য তাদের খাওয়া, তাদের ঘুম আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। আল্লাহ মাত্তাকি উসমানি দামাত বরকাত আলোচনা উঠছে। বিশ্বের একজন বড় আলেম এখনো জীবিত আছে, আমার এক ওস্তাদ, যে ওস্তাদের কাছে মুক্তি পড়ছি, ওই ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ, ওস্তাদ বলেন যে উনি এত ব্যস্ত মানুষ, উনার সাথে সাক্ষাতের সময় পায় না। বিদেশ থেকে বিভিন্ন সরকারি লোক আসলে 1 মাস আগের থেকে সময় নিতে হয়, ভারতের কেউ তো কখনো সরাসরি সাক্ষাতের সময় পাবে না, 1 মাস আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওনার, সারা বিশ্বে সফর করে উনি। এমন ব্যস্ত মানুষ একদিন হঠাৎ করে আমাকে নিয়ে পার্কে গেছে ঘুরতে। এখন আমি জিজ্ঞেস করি, হুজুর আপনারা এত শিডিউল এত কিছু, আপনি যে পার্কে ঘুরতে আসছেন? হুজুর বলে, দেখো দীর্ঘদিন ধরে এক জায়গায় বসে সাদর দিকে পড়াচ্ছি, কিতাব লিখতেছি, খুব বেশি ব্যস্ততা, ব্যস্ততার কারণে নিজের স্বভাবের মধ্যে, নিজের শরীরের মধ্যে কেমন যেন জমাট বেঁধে গেছে, কেমন যেন ভালো লাগতেছিল না। সামনে আবার নতুন আর একটা কিতাব লিখবো, আর একটা কাজ করবো, দিনই কাজ, ওই কাজের জন্য আগ্রহ এবং শক্তি সঞ্চয়ের জন্য কিছু শরীরকে আরাম দিতে চাইলাম, আনন্দ করতে চাইলাম, আনন্দ করে গিয়ে দ্বিতীয়বার কাজ করতে আমার জন্য আরো শক্তি পাবো, সেজন্যই আমরা আসছি দ্বিতীয় কাজের শক্তি সঞ্চয়ের জন্য। আল্লাহওয়ালা বুজুর্গদের সময় কাটানো আর আমাদের সময় কাটানোর ব্যবধান হলো, বুজুর্গরা রাত্রে ঘুমায় এই নিয়ত করে, ঘুম দিয়ে ঠান্ডা মতো উঠে সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, দিনের বেলা আরাম করে, এর জন্য যে রাত্রে একটু সময় ইবাদত করতে পারবো। কেন? দিনের বুঝ আছে। যেন দিনের বুঝ যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে দুনিয়ার কাজ করেও সে দিনদার হয়ে যেতে পারে। আর যদি দিনের বুঝ কারোর মধ্যে না থাকে, তাহলে ওই 2.5 ঘন্টা সময় তো ইবাদত হিসেবে গেছে, এই 2.5 ঘন্টা সময় তার ইবাদত হয় না, এটাও সে দুনিয়া বানায় ফেলে। আল্লাহ তাআলা আমাদের সময়ের কিছু সময় কোরআনের নিসবতে, দিনের এই সমস্ত আলোচনা শুনবার এবং করবার তৌফিক দিয়েছেন, যার মাধ্যমে দিনের সহি বুঝ আসবে, সঠিক বুঝ এসে বাকি সময়টা আমি আমার জীবনটাকে দিনের নিয়ম মোতাবেক চালাতে পারবো, সেই বুঝের জন্য যে আল্লাহ তাআলা কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 10 নম্বর আয়াত, ان الذين ياكلون اموال اليتامى ظلما নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদের মাল অন্যায় ভাবে খায়, জুলমান জুলুম করে খায়, انما ياكلون في بطونهم نار তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। যারা এতিমের মাল অন্যায় ভাবে খায় তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আগের কয়েক আয়াত ধরেই যাচ্ছিল, এতিম আত্মীয় স্বজন এদের হক নষ্ট না করা, এদের হক যথাযথভাবে দিয়ে দেওয়া। এই আয়াতে সে হক না দিলে কি হবে, হক নষ্ট করলে কি হবে, সে বিষয়ে আল্লাহ তাআলা এই কথা বলতে পারতেন যে এতিমের সম্পদ ভোগ করা, এতিমের মাল খাওয়া এটা অন্যায়, হারাম কাজ, সেটা বলতে পারতেন। কিন্তু সেটা না বলে বলতেছেন যারা এতিমের মাল খায় তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। আগুন ঢুকানোর কথা কেন বলবেন? আগুন স্বাভাবিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম যখন দেখে আসছিলেন, জাহান্নামের মধ্যে যখন মালিক নামক ফেরেশতা জাহান্নামের বিভিন্ন চিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছিলেন, তখন একদল লোকের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে লোকদের দেখলেন যে তাদের মুখ দিয়ে আগুন ঢোকানো হচ্ছে আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হচ্ছে, আর আগুন ঢোকাতে গেলে তারা জোরে জোরে চিৎকার দিচ্ছে, যেমন ষাঁড় চিৎকার দেয় কষ্টের মধ্যে। আগুন ঢোকাচ্ছে মুখ দিয়ে জাহান্নামের ফেরেশতারা, শাস্তিমূলক পেটের মধ্যে ঢুকতেছে, আর যখন ঢুকাচ্ছে তখন ওই লোকগুলো চিৎকার দিচ্ছে ষাঁড়ের চিৎকারের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে হারাম খাইত, দুনিয়াতে যে হারাম খাইত এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এই জাহান্নামে এইভাবে শাস্তি দিচ্ছে। তো আল্লাহ রাসূল যেটা দেখে আসছে, দুনিয়াতে আগুন খাচ্ছে কিভাবে? আগুন যে কোনো জিনিসকে জ্বালিয়ে শেষ করে দেয়, জ্বালিয়ে শেষ করে দেয়। মানুষ যে হালাল জিনিস খাওয়া আর হারাম জিনিস খাওয়া, হারাম জিনিস খেলে তার মধ্যে উপকারিতা বিদ্যমান থাকে, বাকি থাকে, আর হারাম জিনিসের মধ্যে উপকারের ক্ষমতা বাকি থাকে না, সেটা নিঃশেষ হয়ে যায়। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মওতা বলছে, এক লোক ছিল দুপি, এই দুপি লোকের বাসায় বছরে একবার দাওয়াত করতেন হুজুরকে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসার মহতামিম সাহেব দুপির বাসায় দাওয়াত করত। দুপি কিছু দাউল, বুটের দাউল, সামান্য একটু গোশ থাকতো আর রুটি, এটাই তার না আপ্যায়ন। কিন্তু হুজুর ওই দুপির দোকানের সামনে দিয়ে গেলেই জিজ্ঞেস করতো যে তোমার বাসায় দাওয়াত জন্য কবে? এত বড় মাদ্রাসার হুজুর, এত বড় বুজুর্গ মানুষ, কিন্তু দুপির বাসায় দাওয়াত খাওয়ার জন্য এত আগ্রহী কেন? ওস্তাদ একবার জিজ্ঞেস করেছে, হুজুর ওর বাসায় দাওয়াত খাওয়ার জন্য আপনি আগ্রহী ও দাওয়াত দেওয়ার আগে আপনি তার কাছে জিজ্ঞেস করেন? হুজুর তো বলতে রাজি না। এক পর্যায়ে বলে যে দেখো, ওর বাসায় দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত আমি আমার ইবাদতের মধ্যে আলাদা স্বাদ মজা উপলব্ধি করতে থাকি। ওস্তাদরা কৌতূহল হয়ে যে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি ইনকামের উৎস কি? তখন সেই দুপি যে হিসাব দিল, হিসাবের থেকে সে তার হালাল রিজিক সম্পূর্ণটাই হালাল, সে জায়গার থেকে সামান্য এক আনা দুই আনা করে বাঁচাই রেখে রেখে রেখে রেখে এই হালাল জিনিস উপার্জন দ্বারা সে ওই হুজুরদেরকে একদিন বছরে একদিন মেহমানদের করাত। ওস্তাদের মুখ থেকে শোনা, ফেনীতে এক ফেনুইয়া হুজুর নামে ছিল, বড় বুজুর্গ মানুষ, এক বাসায় দাওয়াতে গেছে, সবাই খাচ্ছে, হুজুর না খেয়ে খুব জোরে জোরে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞেস করছে যে হুজুর খান না কেন, কি করে খাবো, দেখতেছি তো মানুষ পায়খানা খাচ্ছে। আমার আপনার যুক্তিতে ধরবে না, হুজুর হারাম টাকায় চাইনিজ তো মজা লাগে, কিন্তু সেটা হচ্ছে জিব্বার মজা, সেটা বাস্তবিক মজা না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল, সে গোলাম ইসলাম গ্রহণ করার আগে মানুষকে ধোকা দিয়ে হাত গুনে ভবিষ্যৎবাণী বলে বলে ধোকা দিয়ে দিয়ে টাকা নিত। রাস্তায় এখনো আছে না মানুষ, লোক দেখলে চেহারা দেখলে অভিজ্ঞতা আছে কি বলতে পারে, তোর জীবনে অনেক ব্যর্থতা, তুই অনেক কিছু চাস কিছু হয় না তোর, আরে এটা সবার জীবনে আছে, এই লোক নাই এমন কোনো লোক আসেনি। দুনিয়াতে মানুষের সব আশা তো পূরণ হয় না, ওদের কিছু ঢিল আছে, গুলি আছে, এই গুলি দিয়ে এক গুলি দিয়ে অনেক পাখি শিকার করতে পারে, আর মানুষ বিপদে পড়লে মানসিকভাবে দুর্বল হয়। এই ঝাড়ফুঁক এই সমস্ত ভণ্ড লোকের কাছে, তোমার কাছে যে মানুষ তো এমনি বিপদে পড়ছে মন দুর্বল, ও একটু কথা বললে ওর মধ্যে একেবারে নরম হয়ে যায়, ঠান্ডাবাজি করে মানুষ এক সেন টাকা খায়। তো তখনকার যুগে ওই ওই গোলামটা ইসলাম গ্রহণ করার আগে মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিত, একজনের হাত গুনে টাকা পাইতো, কিন্তু ওই সময় সে টাকা দি নাই, ইসলাম গ্রহণ করার পরে সে টাকা দিয়েছে তাকে, ওই হারাম টাকা অন্যায়ভাবে উপার্জন করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই টাকার টাকায় কেনা কিছু দুধ নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় ক্ষুধার্ত, ওই দুধ আনার সাথে সাথে জিজ্ঞেস করা ছাড়াই উনি খেয়ে ফেলছে। তখন ওই গোলাম জিজ্ঞেস করেছে, হুজুর আপনি জিজ্ঞেস করলেন না যে, তো বলো এবার। তখন বলে কারো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে গলার মধ্যে আঙ্গুল ঢুকায়ে অনেক চেষ্টা করে ওই ভিতরে দুধটা বমি করে বাইর করে দিয়েছে। আশপাশের লোকেরা বলতেছে যে আপনার তো কষ্ট হচ্ছে, ওনার জীবনীতে আছে যে উনি ওইটা ওইটা বমি করার জন্য অনেক পানিও খেয়েছে, বলে যে আমার জীবন বের হতে পারে, জীবন যাতে পারে, কিন্তু আমি এক লুকমা হারাম খেয়ে আমার পেটের মধ্যে আমি আগুন ঢোকাবো না। হারাম এটা হলো মানুষের জীবনের ভিতরের ক্রিয়া শক্তিকে নষ্ট করে দেয়, আর হালাল মানুষের জীবনের উপকারিতা বিদ্যমান রাখে এবং এটার মধ্যে বরকত থাকে। বাস হোক বা কোনো রড হোক, দেখতে চিকন দেখা যায় কিন্তু ভিতরের শক্তিটা অনেক বেশি। কিন্তু যে সমস্ত গাছের ভিতরে সার নেয়, কলা গাছ, মান্দার গাছ, বিভিন্ন সারবিহীন যে গাছগুলো আছে, সে গাছগুলো দেখতে অনেক মোটা। এখন ছোট বাচ্চা যে এগুলো বোঝে না, সে মনে করবে এই গাছটা এত মোটা, এত ওজন, সুতরাং এই গাছের মধ্যে মানে শক্তি বেশি, এই গাছটা যদি খুঁটি বানানো হয় তাহলে মনে হয় ঘরটা বেশি দিন থাকবে। কিন্তু যার বুদ্ধি আছে সে মনে করে না, এই মধ্যে কোনো সার নাই, এই গাছটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এটাতে যদি খুঁটি না বানায়, একটা পাকা বাঁশ দিয়ে খুঁটি বানানো হয়, একটা রড দিয়ে খুঁটি বানানো হয়, তাহলে সেটা স্থায়ী হয়ে থাকবে। তা দেখতে হইতে পারে ওইটা বড়, এটা দেখতে হতে পারে ছোট, কিন্তু ছোট হলে এর মধ্যে উপকারিতা বেশি। ওইটা বড় দেখা যায় কিন্তু ওর মধ্যে অপকারিতা বেশি, ক্ষতি বেশি, উপকার নাই ওর মধ্যে। কল ইউবি নামে একটা আরবি সাহিত্যের কিতাব আছে, কমি মাদ্রাসায় পড়ানো হয়। কল ইউবি এই আরবি কিতাবের মধ্যে এক বাপের আনুগত্যশীল সন্তানের শিক্ষণীয় ঘটনা আছে। যে তিন ভাই, বাপ বুড়া হয়ে গেছে, বাপ মা, বাপ মার খেদমত কে করবে? তিন ভাই বাপ মার খেদমত করতে চায়। এখন ভাইরা মনে করছে বাপ মার সম্পদ পাওয়ার জন্য মনে খেদমত করতে চায়। তখন ভাইরা আপোষ করছে, বাপ মার খেদমত যে করবা সে কোনো সম্পদ পাবা না, একমাত্র আল্লাহর ওয়াস্তে করতে হবে। আমাদের সমাজেও আছে, আল্লাহ মাফ করুক, বাপমার যদি সম্পদ আর একজনকে দিয়ে দেয় তাহলে ওই ছেলে মেয়ে আর এই বাপমারে খেদমত করতে রাজি না। বাপমা যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছোট মেয়েকে ছোট ভাইকে দিয়ে দিয়েছে, বাপ ভাই অনিয়মিত করেছে, অন্যায় করেছে, কিন্তু বড় ছেলে আর বড় মেয়ে বাপমারে দেখতে পারো না, কেন সম্পদ দিয়ে দিল তারে? এই বাপমারে বাদ দিতেও রাজি না, নাউজুবিল্লাহ। তাহলে বাপমাকে বাদ দিতে হবে যে বাপমা আমাকে সম্পদ দেবে সেজন্য, না বাপমা আমাকে লালন পালন করেছিল দুনিয়ার অস্তিত্বে আসার জন্য, আল্লাহ তাআলা আমার বাপমাকে মাধ্যম বানিয়েছিল সেজন্য আমি আমার বাপমারে খেদমত করবো। বাপমা টাকা পয়সা দিক আর না দিক সেটা ভিন্ন কথা। হাদিস শরীফে আসছে যে তোমার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে তুমি ভালো ব্যবহারের বিনিময় দিলে, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি ভালো ব্যবহার করো, এটা হবে তোমার ভালো ব্যবহার। আমাদের সমাজে যে আমার থেকে তাকে হাসি দেয় তার থেকে তাকে আমি হাসি দেবো, যে আমার থেকে তাকে হাসি দেয় না তার থেকে তাকে আমি হাসি দিতে রাজি না, তাহলে হাসির বিনিময়ে হাসি হলো। তিন ভাই চুক্তি করে, তখন এক ভাই রাজি হয়েছে যে আমি বাপমার খেদমত করবো, তোমরা বাপমার সম্পদ নিয়ে যাও, আমি কিছু চাই না। খেদমত করতে করতে একদিন রাত্রে স্বপ্নে দেখে যে এক জায়গায় অনেক টাকা আছে, সে টাকার মধ্যে কোনো বরকত নাই। রাত্রে স্বপ্নে দেখে সকালে বিবিরে বলে, বিবি বলে নিয়ে আসে অনেক টাকা, তো স্বর্ণ মুদ্রা, বরকত না থাকলে গেছে টাকা তো অনেক। আমাদের সমাজে হারাম টাকা অনেক দেখলেই দুর্বল হয়েছে, হারাম টাকা অনেক দেখলেই সরকারি চাকরি করে, টেন্ডার পয়সা একটা যায়, একটা ফ্ল্যাট কেনা যাবে, একটা ফ্ল্যাটের টাকা পাই দুর্বল হয়ে গেছে, ফ্ল্যাটের টাকা কেনে উঠছে এমন অশান্তি, সম্পূর্ণ অশান্তি বাসার মধ্যে, স্ত্রী কথা শোনে না, ছেলে কথা শোনে না, রাত্রে ঘুম আসে না, পেরেশানি পেরেশানি পেরেশানি শেষ নেই। তাহলে তুই এই ফ্ল্যাটে চাইতে ওই সাবরা ঘরই ভালো ছিল আগে। স্ত্রী তো বারবার ফুসলায় আনতে যায়, বেশ কিছুদিন পরে আবার স্বপ্নে দেখছে, এবারে দেখছে কিছু কম টাকা, এবারও বলতেছে এটার মধ্যে বরকত নাই। স্ত্রী শুনে আবার বলে আনতে যান, লোকটা আনবে না। তৃতীয়বার স্বপ্নে দেখে একটা স্বর্ণ মুদ্রা মাত্র, একটা স্বর্ণ মুদ্রা আছে, তবে এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রাখছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রাখছেন, এটার ভিতরে ক্রিয়া ক্ষমতা আছে আর কি। সকালবেলা উঠে ওই ব্যক্তি ওই স্বর্ণ মুদ্রাটা লাভ করছে, লাভ করে বাড়িতে ফিরে আসার সময় ওই টাকা দিয়ে বড় দুইটা মাছ কিনে নিয়ে আসছে। মাছ কিনে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, বিবির কাছে দিছে। বিবি সন্ধ্যার সময় মাছটা যখন কাটতে বসছে, মাছের গলা যখন পোজ দিছে, পোজ দেওয়ার সাথে সাথে মাছের পেটের নাড়িভুঁড়ির সাথে সাথে স্বর্ণের মতো মুক্তা কয়েকটা মুক্তা ওই পেট থেকে ঝলমল করে বের হয়ে গেছে। বিবি আশ্চর্য হয়ে যায়, স্বামীকে দেখাচ্ছে, দেখো এই কি পাওয়া গেছে, কি পাথর মাছের মতো। স্বামী দুইটি রেখে সকালবেলা স্বর্ণকারের কাছে নিয়ে গেছে একটা। স্বর্ণকার বলে, এর একটা না আর একটা জোড়া আছে, আর একটা জোড়া আছে। তা হ্যাঁ আনবো কি? স্বর্ণকার বলে যে এটা, এটার যে দাম সে দাম তো আমার নাই, আপনি ওই বড় বাজারের বড় স্বর্ণকারের কাছে যে ওদের কাছে যে আপনি বিক্রি করতে পারবেন, তবে একজনকে দেখাই বিক্রি করেন না, কয়েকজনকে দেখাই বিক্রি করেন। ওই কিতাবে পলিবিতে আছে যে ওই ব্যক্তি ওই এক জোড়া মুক্তা স্বর্ণকারদের কাছে এত দামে বিক্রি করেছিল, তার কয়েক পুরুষ ওই সম্পদ ভোগ করে গেছে, শেষ করতে পারেনি। এটা হলো বরকতের মাধ্যম। হারাম খেয়ে ছেলেকে অনেক শিক্ষিত বানাইছে, বানানোর পরে ছেলে আর এক মেয়ের হাত ধরে অন্যদিকে চলে গেছে, বাপ মারা খবর দেয় না। ছেলেকে অনেক শিক্ষিত বানাইছে কিন্তু ছেলে চাকরি পায়নি, ছেলে অনেক শিক্ষিত পাইছে চাকরি পাইছে কিন্তু ছেলে বাপ মার খবর নেয় না, আর এক জায়গায় বাড়ি বানায় ফ্ল্যাট বানায় ওই জায়গা থেকে কোনো খবর নাই। সব হারাম সম্পদের এই আগুন ঢোকালে যেমন তার আগুনকে নিঃশেষ করে দেয়, হারাম সম্পদ ভিতরের ক্রিয়াকে নিঃশেষ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, হারাম মানুষের জিনিসটাকে ইয়ামহাক মুছে দেয়, নিবিয়ে দেয়। আল্লাহ তাআলা এই হারাম সম্পদ গ্রহণ করাকে উপমা দিচ্ছে আগুনের সাথে। আগুন যেমন মানুষকে জ্বালিয়ে শেষ করে দেয়, সব জিনিস শেষ করে দেয়, মানুষ তো খায় সম্পদ, হারাম সম্পদ, কিন্তু হারাম সম্পদ তার ভিতরের উপকারিতা জ্বালিয়ে শেষ করে দেয়। সব জিনিসের একটা বাহ্যিক রূপ আছে, একটা ভিতরগত রূপ আছে। ভিতরগত রূপ আমরা দেখে, ওই চক্ষু না থাকলে ভিতরের রূপ আমরা দেখতে পারি না। হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, মাওলানা মহিবুল্লাহ সাহেব, হজ করতে যে মক্কার হোটেলের এক রুমে বসে আছে, হঠাৎ করে বলতেছে যে এলাকা এত আলোকিত হয় কেন, এত আলো আলো কেন, এই এলাকা এত আলোকিত হচ্ছে কেন, বাহ্যিকভাবে কোনো আলো নাই। একটু পরে দেখছে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ জাকার রহমতুল্লাহ আলাইহি শেখ, শেখ জাকার রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবজি, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ একটু পরে ওনার কাছে সাক্ষাতের জন্য গেছে। তখন মাওলানা মুহিবুল্লাহ বলেন যে আমি তো একটু আগেই বললাম এই এলাকা এত আলোকিত হয় কিভাবে, এই এই একটা জিনিসের বাহ্যিক রূপ আছে, একটা অভ্যন্তরীণ রূপ আছে, অভ্যন্তরীণ রূপ সবাইকে আল্লাহ তাআলা দেখায় না। যদি বিতর্কিত রূপ সবাইকে দেখাতো তাহলে দুনিয়ার মানুষ এভাবে জীবন যাপন করতে পারত না। আল্লাহ তাআলা বিশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতে যে দেখে এক যুবক ওযু করতেছে, তার ওযুর সাথে জিনার গোনার বের হচ্ছে, অপকর্ম করছে। তখন বলে হে তু ইয়া সাব মিনাজ জিনা, হে যুবক তুমি জিনা থেকে তওবা করো। আমরা তো উজু করি কিন্তু আমার ওজন দ্বারা যে আমার চোখের কোনো জোরে পড়তেছে তা আমিও দেখি না, কেউই দেখে না, কিন্তু এটা তো অভ্যন্তরীণ রূপ, এটা তো বাহ্যিক রূপ না, বাহ্যিক রূপ তো সবার সমান। আর একদিন উজু করতেছে এক যুবক, বাপ মার নাফরমানি গুনাহ ওজুর সাথে চলে জোরে যাচ্ছে, ইয়া সাব, হে যুবক তুমি তোমার বাপ মার আনুগত্য করো, নাফরমানি করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন, কিন্তু শেষ জীবনে আল্লাহর কাছে একদিন দোয়া করতে, আল্লাহ মানুষের গুনাহ দেখে লাভ কি, আমরা হলে তো ভালো, আর একজনের গুনাহ জানলে তো দুর্বল পাইতাম, এর পরে ফাঁসাতে পারতাম, কিন্তু বুজুর্গদের স্বভাব না। ইমাম আবুহানি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেন, এই এই যোগ্যতা আমার দরকার নাই আল্লাহ, মানুষের গুনাহ থেকে লাভ কি? এরপর থেকে ওনার এই অন্তর্দৃষ্টি দূর হয়ে আর থাকে না। সব জিনিসের বাহ্যিক একটা অবস্থা আছে, অভ্যন্তরীণ একটা অবস্থা আছে। আল্লাহ তাআলা হারাম জিনিসের মধ্যে তার বাহ্যিক অবস্থা তো অন্য মানের মতো, কিন্তু ভিতরের রূপ হলে সেটা আগুনের মতো। উপরের তো অন্য মানের মতো দেখতে, কিন্তু ভিতরের রূপটা হলো আগুন। আল্লাহ তাআলা এতে বলতেছেন যে হারাম সম্পদ যে খায় সে আগুন খায়, আগুনের মতো খায় না, সে তার পেটে আগুন ঢুকায়। দুনিয়াতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি থেকে বাণী আছে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হারাম সম্পদ কোনো ব্যক্তির কাছে 30-40 বছরের বেশি থাকে না। হারাম সম্পদ কোনো ব্যক্তির কাছে 30-40 বছরের বেশি থাকে না, হয় তার হাত থেকে অন্য হাতে চলে যাবে, না হলে ওই হারাম সম্পদ থেকে সে উপকার আর লাভ করতে পারবে না, বেহাত হয়ে যাবে। একজন চুরি করে একজন ওয়ারেস ফাঁকি দিয়ে, মিরাজ ফাঁকি দিয়ে তার কাছে আসছে, তার থেকে তার ছেলে ফাঁকি দিয়ে নিয়ে গেছে, তার থেকে আদালতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ হারাম সম্পদ যে উপকারিতা ছিল, সে উপকারিতা না থাকার কারণে এই ব্যক্তির কাছে 30-40 বছর আর থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুনিয়ার শাস্তির কথা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। এটা দুনিয়ার শাস্তি বলে। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলার ওয়াদা আছে সূরা তালাকে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, আল্লাহর ভয় করে হারাম জিনিস থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হালাল রিজিকের পথ খুলে দিবে। আমাদের সমাজে মনে করি যদি হারামটা না খাই তাহলে চলবো কি করে? যে একটা গল্প শোনাই না, যে হারাম অফিস থেকে ঘুষ খাই খালি। চিন্তা দুই ধরনের, আজকে অফিস থেকে যখন ঘুষ খেয়ে টাকা নিয়ে আসতেছে, তখন এলাকার মানুষ বলছে তুই আসতে দেরি করিস, তোরে সবসময় আমরা বলি তুই সমস্ত এলোমেলো টাকা নিস না, আজকে তো ছেলে আম গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে। এটা সঠিক বুঝ হলো যে হাইরে আমি হারাম টাকা খাইছি, এই টাকাটা আল্লাহ বাইর করবে এদের থেকে, এটা হচ্ছে সঠিক বুঝ। কিন্তু সে উত্তর দেখি, যদি আমি এই টাকাটা না আনতাম তাহলে আমার ছেলেকে হাসপাতালে কিভাবে নিতাম? অর্থাৎ বুঝতে বক্র, বুঝতে বাঁকা হয়ে গেছে। যদি আমি হারাম টাকা না কামাতাম তাহলে আমার বিবিরে নিয়ে এই শাহী ফ্ল্যাটের আরামের ফ্ল্যাটে কিভাবে থাকতাম? এই বুঝতে মানুষকে খাইছে, যদি আমি এই অতিরিক্ত টাকা না আনি তাহলে আমার সংসার কিভাবে চলবে? আরে ভাই, আমি যে টাকা কামাচ্ছি আমার চাইতে কম টাকাওয়ালাও তো লোক চলতেছে, লোক চলতেছে। সুতরাং হারাম টাকা কামায় আমার নিজের বিপদ টেনে এনে আগুন খাওয়ার তো কোনো দরকার নেই। ওয়াসায়াসলাউনা সাইরা, উচরি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস শরীফে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত না, জান্নাতে যাওয়ার উপযুক্ত না। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামীদেরকে যে শাস্তিগুলো দেওয়া হবে তন্মধ্যে হলে তার ভিতরে যদি কোনো নাপাক থেকে থাকে, গোনা থেকে থাকে, হারাম থেকে থাকে, এটা তাকে জাহান্নামে ফেলে তারপরে তাকে ওই জায়গা থেকে পাক করে তারপরে জান্নাতে দেওয়া হবে। উদাহরণ দিলে বুঝে আসবে, শপিং মলে যায়, যান দামি শপিং মল, বড় অফিসে আপনার হাতে একটা ছোট ব্যাগ আছে, এই ব্যাগটা এক রুমে আটকায় রাখে, একটা বক্সে আটকায় রাখে, একটা চাবি দেয় অথবা একটা টোকেন নাম্বার দেয়, আপনার মালটাল সব কিনে কিনে সব কাজ কাম সেরে হয়েছে, হাসপাতালে ঢুকছেন, হাসপাতালে সব কাজ সেরে এসে উন্নত হাসপাতালগুলোতে ওই টোকেনটা দিলে আপনার ব্যাগটা দিয়ে দিবে। যে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চাইবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলায়, আগুনে পুড়ায়, তারপরে পাক পবিত্র করে তারপরে তাকে জান্নাতে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, আমি ইমানদারদেরকে জাহান্নামে শাস্তি দিব না। সব খুশি দিয়ে ইমান আনছে, শাস্তি দেবে না, শাস্তি না তো এটা তাকে পবিত্র করা হবে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে সুন্দর করে লিখছেন, তাফসির রুহুল মানিতে সুন্দর করে লিখছেন, ছোট বাচ্চা যখন নাপাক হয়, ছোট বাচ্চা মা পাক করতেছিল, এখন ছোট বাচ্চা নিজে পায়খানা করে সম্পূর্ণ শরীরে মাখাই নিয়েছে, শীতকালে দিন। এখন মা কি করে, মা কি করবে, ওই ছোট বাচ্চাকে বাম হাত দিয়ে ধরে, বাম হাত দিয়ে ধরে বাথরুমে নিয়ে যাবে। ছোট বাচ্চা তো পায়খানা করে শুলে মাথায় কাঁদতেছে যে মা তাড়াতাড়ি আমাকে কোলে নে, কিন্তু মা যখন দেখছে সম্পূর্ণ শরীরে না পাকি, মা তো এখন কোলে নেয় না, মা ঘৃণার সাথে বাম হাত দিয়ে ধরছে শক্ত করে। বাচ্চা তো আরো বেশি কাঁদে যে মা এমন জুলুম করতেছে আমার প্রতি। যদি শীতকাল হয় পানি গরম করতে দিছে, পানি গরম করে আইনে এখন বাথরুমে বেলায় ধুচ্ছে, ছেলে আরো বেশি কাঁদবে। বাচ্চা তো ছোট ছিল, বারবার মার কোলে যেতে চায় কিন্তু মা তো নেবে না কোলে। গরম পানিতে ভালো করে ধুইছে, ধোয়ার পরে এখনো কোলে নেবে না। এরপরে এসে বেডরুমে তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছছে, মুছে নতুন কাপড় পাক পবিত্র কাপড় পরে এখন মা বুকে চড়ায় নিচ্ছে। এই যে বাচ্চাকে এত কষ্ট দিল, তার শরীরে না পাক থাকা অবস্থায় বাথরুমে বাম হাতে ধরে নিয়ে এত কষ্ট দিল, বাচ্চা তো মনে করতেছে আমার উপর মা মনে হয় শাস্তি দিচ্ছে, আজাব দিচ্ছে আমাকে। না, আজাব দিচ্ছে না, তাকে ওই সামনের আরামের জন্য কোলে তুলে নেওয়ার জন্য একটু কষ্ট তাকে দিয়েছে। এজন্য যদি কোনো ইমানদারের গোনা থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন যে আমি ইমানদারকে শাস্তি দিব না, তাকে আমি পবিত্র করব। কি পবিত্র? তার ভিতরে হারাম ঢুকছে, এর ভিতরে গোনা আছে, হারাম থেকে পবিত্র করার জন্য, গোনা থেকে পাক করার জন্য তাকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে পুড়ে জাহান্নাম থেকে এই সমস্ত গোনা থেকে পবিত্র হওয়ার পরে তারপরে আবে হায়াত, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা নহর আছে, একে বলে আবে হায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কোনো জায়গা থেকে, কোনো খাল থেকে যদি পানি শুকাই যায় তখন ওই জায়গা ছোট ছোট অঙ্কুর বীজ গজায়, ছোট ছোট চারা গজায়, চারাগুলো মসৃণ দুইটা পাতা তিনটা পাতা চারটা পাতা নিয়ে ওঠে, খুব সুন্দর লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চারাগুলো যেমন সুন্দর গজায়, এই জাহান্নামে পুড়তে পুড়তে, জাহান্নামের উদাহরণ দিয়েছে মুসলিম শরীফে, যে জাহান্নামে যখন পুড়বে তখন বলেন যে তিল গাছ, যাদের বাড়ি গ্রামে বুঝবে, তিল গাছ খেত থেকে যখন কেটে আনে সবুজ থাকে, কিন্তু এক সপ্তাহ দশ দিন এক জায়গায় স্তূপ দিয়ে রাখতে হয়, জাগ দেওয়া বলে, স্তূপ দিয়ে রাখার পরে দশ দিন পরে সাত দিন পরে ওইটা যখন খোলে তখন কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তিল গাছ যেমন কালো হয়ে যায়, জাহান্নামে পড়তে পড়তে বান্দা এভাবে কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে পবিত্র করার জন্য আগুন দিয়েছে, স্বর্ণ যেমন আগুনে যায়। এরপরে আবে হায়াত নামক নহরের মধ্যে পানির মধ্যে যখন চুপনি দেওয়া হবে, চুপনি দিলে চুপনির থেকে যখন উঠবে ওই দুইটা চারা যেমন সবুজ মসৃণ অবস্থায় ওঠে, ওই ব্যক্তি আবে হায়াত থেকে আবার নতুন জীবন নিয়ে উঠবে। বান্দা ইমানদার হলেও ইমান আছে কিন্তু হারাম খেয়েছে, ইমান আছে গোনা করেছে, যে কোনো গুনাহ হোক না কেন যদি দুনিয়া থেকে মাফ না করাই নিতে পারে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে উচ্চরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামে নিক্ষেপ করা হবে কাফেরদেরকে আযাবের জন্য, আর ঈমানদারদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জান্নাতের জন্য, পবিত্র করার জন্য। জান্নাতের উদ্দেশ্যে এদেরকে পাক পবিত্র করে আবে হায়াত থেকে ডুবাই এনে নতুন ভাবে তার জীবনটাকে সাজিয়ে তাকে চিরস্থায়ী আরামের জন্য জান্নাতে দিয়ে দেওয়া হবে। আর যদি জীবনটা এমন থাকে যে না হারাম ঢুকেই নাই, জেনে শুনে হারাম খাই নাই, এক লুকমা হারামের জন্য সাতশো টাকা, এক দান এক, এক দান এক বলা হয়, এক দিরহামের ছয় ভাগের এক ভাগ, এক দিরহামের ছয় ভাগের এক ভাগ, এক দান এক দিরহামের ছয় ভাগের এক ভাগ সম্পদের জন্য হাশরের ময়দানে কোনো ব্যক্তির থেকে নিয়ে গেলেও সাতশো টাকা জামাতের সাথে কবুল নামাজ তাকে দিয়ে দিতে হবে। হালাল সম্পদ হারাম তো অনেক পরের কথা, জন্য বান্দা ইমানদার ব্যক্তি সে অন্যের সম্পদ থেকে বেঁচে থাকবে, হারাম থেকে বেঁচে থাকবে, যাতে এই হারাম খাওয়ার কারণে আমার শরীর নাপাক না হয় এবং জাহান্নামে যেন আমার না যেতে হয়, সরাসরি যেন আমি জান্নাতে যেতে পারি, এটা হবে ইমানদারদের দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুক। তাবলীগ ও তাহলিল কি, তাবলীগ কোথায় করতে হয় ও তাহলিল কোথায় করতে হয়, বুঝিয়ে বললে উপকৃত হব। তাবলীগ অর্থ হলো দাওয়াত পৌঁছানো, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, আরেকজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিক্ষা দেওয়া। দ্বীনের দাওয়াত যে কোনো ব্যক্তিকে হইতে পারে, ইমানদার থেকে হইতে পারে, বেঈমানকে হইতে পারে দ্বীনের দাওয়াত। আর তাহলিল হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি কলমা জানে না, কলমা পড়ে না, কলমার চর্চা নাই, এই ব্যক্তি থেকে কলমা শিক্ষা দেওয়া। যদি নামে মুসলমান হয়ে থাকে কিন্তু কলমার উপর আমল নাই, তাকেও তাহলিল করা যাবে। আর নামে মুসলমান আছে, কলমা পড়ে কিন্তু ইবাদতের অভ্যস্ত নাই, দিনের দিকে নাই, এদেরকে দাওয়াত দিতে হবে। হযরত তারাবির হাদিয়া নেওয়া, কোরআন খতমের হাদিয়া নেওয়া যাবে কি না? না, কোরআন খতম করে তারাবির হাদিয়া নেওয়া যায় নাই। হুজুর, অনেক মানুষকে দেখি নামাজে রুকু থেকে উঠে তারা একটি তাকবীর দেয়, এর মানে কি? রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটার পরে আরেকটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যদি কোনো ব্যক্তি নফল নামাজে সুন্নাত নামাজে পড়ে তাহলে অনেক ফজিলত। এটার ফজিলত হাদিস শরীফে আসছে, একবার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের মধ্যে কে রুকু থেকে উঠে দোয়া পড়ছে, কেউ ভয়তে বলে না। ওস্তাদ অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞেস করলে ছাত্ররা ভয় পায়, হুজুর ভালোর জন্য জিজ্ঞেস করতেছে না খারাপের জন্য জিজ্ঞেস করতে, বলে না। দুইবার জিজ্ঞেস করতে বলে না, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে আমি ভয়ের জন্য জিজ্ঞেস, খারাপের দিকে জিজ্ঞেস করতেছি না, কে পড়ছো এই দোয়াটা, ফেরেশতাদেরকে দেখছিলাম এই দোয়ার ফজিলত নিয়ে যাওয়ার জন্য কে আগে নিবে, এটা নিয়ে একে অপরের সাথে কাড়াকাড়ি করতেছি। এই সুসংবাদ দেওয়ার পরে এক সাহাবী বললেন আল্লাহ রাসূল আমি এই দোয়া পড়তেছিলাম। এই জন্য রুকু থেকে উঠে যদি কোনো এই ব্যক্তিকে এই দোয়া পড়তে চায় পড়তে পারবে, তবে এটা পড়া ওয়াজেব ফরজ আবশ্যক কিছু না, বাকি যেটা জরুরি সেটাকে পড়তে হবে, যারা নামাজকে সুন্দর করতে চায় তারা পড়তে পারবে। হুজুর, অনেক মানুষকে দেখেছি সালাতে রুকু থেকে উঠে দেখি একটি দোয়া পেশ করে, এর মানে কি? হয়তো একই প্রশ্ন, হুজুর কত বছরে দাড়ি মোজ কামাতে হয়? দাড়ি কামানোর কোনো বছর নেই, দাড়ি কামানোর কোনো বছর নেই, দাড়ি তো আল্লাহ তাআলার সৃষ্টি, দাড়ি আল্লাহ তাআলার সৃষ্টি, দাড়ি ছাটা কামানো দায়েমি গোনা, 24 ঘন্টার গোনা। মোজ, এটা যখন মোজ উঠবে তখন মোজ ছাটা যাবে অথবা একবার কাইচি দ্বারা ছোট করা যাবে, এটার জন্য কোনো বয়স নাই। যাদের মোজ উঠবে তারা যখন মোজকে কাটার উপযুক্ত মনে করবে সেটা শারীরিকভাবে ডাক্তারি মতে হরমোনগত দিক থেকে কারোর আগে ওঠে কারোর পরে ওঠে। কত বছরে দাড়ি মোজ গজাতে খুর করে, একই প্রশ্ন। হুজুর, আমাদের মসজিদে যে মিলাদ দেওয়া হয় এবং মিলাদের পর যে মিষ্টি দেওয়া হয় এবং মিষ্টি খাওয়া কি জায়েজ আছে? মিলাদের পরে যে মিষ্টি দেওয়া হয় এটা যদি মৃতের জন্য, মৃতের ইসালে সওয়াবের জন্য, তার 3 দিন 7 দিন 10 দিন অথবা মৃত্যু দিন ইত্যাদি যেগুলো হয় এগুলো খাওয়া যায় নাই, এগুলো মসজিদে মিলাদ দেওয়াও যায় নাই। যদি জায়েজ হয় তাহলে আগে মক্কা মদিনায় বেশি দিতে, মক্কা মদিনায় হজ করতে গেলে উম্মা করতে গেলে মানে একদিনে কেউ জিলাবি নিয়ে গেছে। আমার দেশে হিন্দুদের থেকে এটা আসছে, আর যদি এটা এমন মুসল্লি আসে যে মুসল্লি জীবনে কোনোদিন নামাজও পড়ে না, বড় আবেগের সাথে হুজুরের কাছে আসে শাশুড়ির জন্য, হুজুর যিনি পেয়েছে আমার শাশুড়ির জন্য দোয়া করেন, বিবি দেশে এমন না দিলে তো সমস্যা, এমন যদি হুজুর কাছে এটা ঠিক করা যাবে না, আমার পড়া যাবে না, তাহলে তো ঝগড়া হয়ে যাবে। এই জন্য যাদের দিনে বোঝ আছে তাদের কাছে অনুরোধ, এই টাকা টাকাটা নষ্ট না করে বিক্রি দিয়ে দিন, এই 100-200 টাকা, অথবা নিজের আত্মীয় স্বজন একজন গরিবকে দিয়ে দিন, অথবা মসজিদে দিয়ে দিন, মাদ্রাসায় দিয়ে দিন, যাকে দিবেন না কোনো স্বভাব হবে, কিন্তু এই পাবলিকরে জেলে দেখায় মসজিদকে হোটেল বানায় কোনো লাভ নেই। আর মাথায় জায়গা পেশো নেই, কিন্তু হাতে যখন 2.5 পেশি পাওয়া যায় ওজুখানা যেতে যেতে মাথা বুঝলে ওই জায়গা খায় তারপরে বাড়িতে যায়, 4 বার 5 বার শুনছে, বহুত বছর শুনছে যে এগুলো খাওয়া যায় যে নাই, সব শোনে, কিন্তু তখন দামি ব্যাগের দেহে তখন আর মনে থাকে না। মানে সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় হয়ে যায়, কিন্তু এগুলো থাকলে সবাই বাঁচতে হবে। ইসালে সাহাবের জন্য আমি খাওয়ালে খাওয়াবো দোয়া চাই না, আমি খাওয়ানো একটা ইবাদত, আমি খাওয়াই দিলাম, তাও তা ধনী ব্যক্তিদের কেনা, দিনদার পরেজগার নেককার যাদের ইবাদত আমার ইবাদতের দোয়া আমার কাছে দরকার আছে, অসহায় ব্যক্তিদেরকে খাওয়াই, খাওয়াই দিলাম, এদের যে উপকার হবে সেই উপকার সব আমার আব্বা আমার আমল নামায় যাবে, খাওয়াবো খতম করাবো দোয়া নেবো এলাম করাবো, এগুলো হচ্ছে হিন্দুয়ানি প্রথা। তাকে 1000 টাকা দেয়, হেফজখানা হুজুরের কি করতে পারে, খতম করতে পারে, ইমাম সাহেব হুজুরের জুমার সময় এলান করতে পারে, আবার বাপ মার জন্য দোয়া চাই, এত কিছু না করে 1000 টাকা মসজিদে দান বক্স ছেড়ে দিলে আল্লাহ দেখতো আর আপনার আর আপনি দেখতেন, এটা তারা সব নিষিদ্ধ। ওষুধ ব্যবহার করে স্ত্রীর সাথে সহবাস করা কি জায়েজ হবে? স্ত্রীর সাথে হুজুর কন্ডম ব্যবহার করে স্ত্রীর সাথে সহবাস করা কি জায়েজ আছে? স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে সন্তান নেওয়া না নেওয়ার ক্ষেত্রে আগে বুঝতে হবে আমি সন্তান নিব না কেন, মানুষ খারাপ বলবে, হলে আমি খাওয়াতে পারবো না, এই এই যে বিশ্বাস যদি হয় তাহলে জায়েজ নেই, আল্লাহ তাআলা খাওয়াবে, আমারে খাওয়াচ্ছে তারাও খাওয়াবে। তবে হ্যাঁ, স্ত্রী অসুস্থ, সাময়িকভাবে অসুস্থ, অথবা এখন বাচ্চা নিলে ছোট বাচ্চার কষ্ট হবে, আল্লাহ তাআলা খাওয়াতে পারে, আল্লাহ হলে আমার কোনো খারাপ হবে না। এখন এই আনুষঙ্গিক কোন সমস্যার কারণে সাময়িকভাবে আমি যদি বিরতি অবলম্বন করতে চাই তখন এই সাময়িক পদ্ধতি অবলম্বন করা যায় না। সফর থাকা অবস্থায় নামাজ কাজা হলে, নামাজ কাজা হলে পরবর্তীতে কিভাবে কাজা আদায় করতে হয়, কসর কাজা করতে হয় নাকি সম্পূর্ণ নামাজ কাজা আদায় করতে হয়? নামাজ যে অবস্থায় ছুটে যায় যখন এই নামাজটা আমি পরবর্তীতে যে কাজা করব তখন যে অবস্থায় ছুটে গিয়েছিল ওই অবস্থায় কাজা করতে হবে। উদাহরণ দিব, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, যে কোনো কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই, বাড়িতে ফিরে এসে এখন মনে হচ্ছে আসরের নামাজ পড়বো, তখন 2 রেকাতই পড়ব, কারণ তখন আমার উপর 2 রেকাত ছিল, তখন আমার উপর 2 রেকাত ছিল, ওই 2 রেকাতই পড়ব। হজের উমরার সফরে গেছি তখন মনটা ভালো লাগতেছে, এখন আমি আমার জীবনের নামাজ কি করব, কাজা করব, আমার জীবনের নামাজ যে করব কাজা সেগুলো তো আমি বাড়িতে ছুটছি, তখন আমি সফরে আছি, হজ উমরা সফরে, তবলিগের সফরে, তখন আমি ওই সফরে থাকা অবস্থায় কাজা নামাজ যেটা আদায় করব সেটা তো আমার 4 রাকাত ছুটছে, বাড়িতে ছুটেছে, ওটা আমি 4 রাকাতই পড়ব। তাহলে সফরের নামাজ যদি বাড়িতে পড়ি তাহলে সেটা সফর হিসেবে 2 রাকাত পড়ব, আর বাড়ির নামাজ যদি সফর অবস্থায় পড়ি তাহলে এই 4 রাকাতই পড়ব। যে অবস্থায় নামাজটা কাজা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আমার উপর থেকে যাচ্ছে, সফর অবস্থায় নামাজটা আমার উপর কাজা হয়েছে মানে নামাজ আমার সফর অবস্থায় 2 রেকাত আমার উপর থেকে গেল, এটা 4 রাকাত হবে না, অর্থাৎ আদায়ের সময় দেখা হয় না, যে সময়টা কাজা হয়েছে ওই সময়টা দেখা হবে। বাংলাদেশে শরিয়া ভিত্তিক কোন ব্যাংক আছে কিনা? বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি ব্যাংকে চাকরি করা জায়েজ আছে কি? বাংলাদেশে ফাইলপত্রের নামে শরিয়া ভিত্তিক ব্যাংক বহুত আছে, ফাইল পত্রের নাম, কিন্তু একটা হলো ফাইলের আর একটা বাস্তবিক, বাস্তবিক বিজ্ঞ মুক্তিয়ার এ গ্রামের একাধিকবার বারবার গবেষণা করে তারা দেখেছে কোনো ব্যাংকই পরিপূর্ণভাবে শরিয়াত মোতাবেক চলতে পারে না আমাদের দেশে, ফাইল পত্রে সব দেখায়। উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের যারা একটু অর্থনীতি বুঝবেন, ব্যাংক যে সমস্ত লেনদেন করে বাকিতে লেনদেন করে তাকে বলে মোরাবাহাই মোয়াজ্জালা, কেউ মাল কিনবে তাকে লোন হিসেবে বাকিতে মাল দিবে, আর এই মালটা যে আপনি কিনতে যাবেন মালটা কেনার পরে ব্যাংক আপনার কাছে আবার দ্বিতীয়বার বিক্রি করবে, তা মালটা যখন আপনি কিনতে যাবেন তখন ব্যাংকের পক্ষ হয়ে যে কিনতে যেতে হয়, ব্যাংকের পক্ষ থেকে লোন যায় তারা যে ওই সব জিনিস দেখার পরে তারপরে তাকে লোন দেবে। এখন এই জিনিসটা খরিদ করার আগ পর্যন্ত যে টাকাটা যাবে সে টাকাটা ব্যাংকের ব্যাংকের সিকিউরিটিতে, কিন্তু ব্যাংকওয়ালারা সিস্টেম করেছে ব্যাংকের দেওয়াল গেট পার হলেই ব্যাংক আর দায়ী ভার নেবে না, সব ওই ব্যক্তি দায়ী চলে যাবে, অথচ এটা ব্যাংকের সিকিউরিটি থাকা দরকার, মালটা কেনার আগ পর্যন্ত টাকাটা ব্যাংকের, হারাই গেলে ব্যাংকের যাবে। কারণ আলারাফা ব্যাংকের এক ডাইরেক্টর আমাদের এক আমাদের যে হুজুর কাছে মুক্তি পড়ছি ওনাকেই বলছে, কয় যে এই মাসলা মানতে গেলে আমরা বিপদে পড়ি, বিপদে পড়ি কেন, মাল কেনার আগ পর্যন্ত যদি টাকা আমাদের মালিকানায় থাকে অর্ধেক পর থেকে তারা বলে টাকা চিন্তা করে নিয়ে গেছে, এই লজ দিয়ে তারা বলে যে টাকা আমাদের থেকে নিয়ে গেছে সুতরাং ব্যাংকের টাকা নিয়েছে, একটা সূক্ষ্ম মাত্রা তারা বুঝছে। আর একটা সূক্ষ্ম মাত্রা, কাউকে ঋণ দিলে বা কারোর কাছে মাল বিক্রি করলে সে যে ঋণ খেলাপি করে তার টাকা পারে না আর কখনো, মাত্রা অনুপাতে ব্যাংকের থেকে আপনি লোন আনছেন, শরিয়ত ভিত্তিক লোন দিয়েছে, লোন দেওয়া যায় শরিয়ত ভিত্তিক, লোন দেওয়ার পরে ডেট ছিল এই মাসের 30 তারিখের, কিন্তু আপনি 30 তারিখে দেন নাই, ইসলামী ব্যাংকগুলো কি করবে, আর কোনো চিন্তা নাই, আপনি যত দেরি করবেন চক্রবৃদ্ধি হারে আপনার ইন্টারেস্ট বাড়তে আছে, যারা ভুক্তভোগী তাদের থেকে শোনা, তা সুদ ভিত্তিক ব্যাংকের লোন আইনে আপনি লোন খেলাপি করলে যেমন চক্রবৃদ্ধি হবে, ইন্টারেস্ট বাড়তে থাকে, ইসলামী ব্যাংক গুলো বাধ্য হয়ে ওই ব্যক্তির থেকে গ্রাহক থেকে টাকা আদায় করার জন্য এরাও এই সিস্টেম চালু করছে। এদের যুক্তি হলো যদি এই সিস্টেম চালু না করা হয় তাহলে ঠিক মতো এরা ঋণ শোধ করবে না, এই কি করবে বাহানা করবে। দুটা উদাহরণ দিলাম, ইসলামী ব্যাংকিং আমাদের সমস্ত ভালো ইফতার বিভাগ মুক্তি যারা পড়ে এদেরকে এগুলো পড়ানো হয়, এরা সব বিস্তারিত ভাবে জানে। জন্য যারা আমরা এগুলো না বুঝি আমরা মনে করি হুজুররা এত সুন্দর ইসলামী ব্যাংক এটার কেন হুজুররা না যায় ভাই, আর এরা যে সুন্দর সুন্দর যুক্তি দেয় আমাদের হেফাজত খানা। এক দায়িত্বশীল ব্যক্তি আমরা দুইজন 10 নম্বর ইসলামী ব্যাংকের থেকে অ্যাকাউন্ট ক্লোজ করে এই জায়গা ব্যাংকে আনা হবে, অত আশা তো আকৃষ্ট হয়। আমাদের সামনে আর এক লোকের বুঝাচ্ছে যে আপনি যে নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব কি পড়ে এটাকে আপনি জানেন? তা না, আপনি তো ইমাম সাহেব আল্লাহ পাকের পক্ষ করে ফেললেন, আপনি টাকা আমার কাছে দিয়ে দেন, সব দায়ী দায়িত্ব আমার, আপনার কোনো দায়িত্ব নেই। আমি তো বাসে ছিলাম, আমি যদি সাইডে কথা বলি অসুন্দর লাগে, আমি যদি বলতাম যদি জানা যায় যে ইমাম সাহেব ভুল কিরাত করতেছে, ইমাম সাহেবের উজু নাই, তাহলে এই অবস্থায় কি ইমামের পিছনে একটা করলে নামাজ হবে? আপনারা তো ভুল কিরাত করতেছেন, আপনারা তো উজু নাই। আর এই হয়তো এই জায়গাও আছে লোকটা উপস্থিত, এই ব্যাংকে এই এক ইসলামী ব্যাংকে টাকা রাখছে, টাকা রাখার পরে বেশ কিছুদিন পর আমার থেকে শুনছে টাকা গেছে উঠায় আনতে, উঠায় আনতে গেলে কে সে টাকা উঠান কারণ আমাদের হুজুর বলছে টাকা আয় রাখলে সুদ হবে। যে হুজুর বলবো বলো আপনার হাসরের ময়দানের দায়িত্ব আমি নিলাম, ক্লিন সেফ শার্ট প্যান্ট পরা। ওই লোকটা কয়ে যে আপনার এই কথার থেকে বুঝতেছি আপনার আল্লাহর ভয় নেই, আপনার কাছে আমি টাকা রাখবো না। ব্যাংক দরকারি জিনিস, ব্যাংক ছাড়া বর্তমান লেনদেন করাই যাবে না, এটা আমরা স্বীকার করি, কিন্তু ইসলামী ব্যাংকের বাহানা দিয়ে টাকা ওই জায়গায় জমায় রেখে সুদ খাবো এই এই অনুমতি ইসলাম দিবে না। আমার টাকা সিকিউরিটির জন্য, লেনদেনের জন্য, টিট করার জন্য, যে জায়গায় বড় বড় অ্যামাউন্ট বা আমার টাকা রাখার জন্য যে কোনো ব্যাংকে আমি টাকা রাখতে পারি, কিন্তু সে টাকার থেকে যে হিসাব আসবে, ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্ট তারা শরিয়াত পরিপূর্ণ শরিয়াত মোতাবেক আনে না। এই জন্য ইসলামী শরিয়াত মোতাবেক না চলার কারণে এই সমস্ত ব্যাংকে লাভ অর্জন করার জন্য, লাভ খাওয়ার জন্য টাকা রাখা জায়েজ নাই এবং ব্যাংকের ইন্টারেস্ট নেওয়া জায়েজ নাই। দ্বিতীয় প্রশ্ন ছিল ব্যাংকের চাকরি, যদি কোনো ব্যক্তি ব্যাংকে চাকরিরত হয়ে গেছেন আগে তো জানেন না আর অন্য কোনো জীবিকার উপায়ও নাই, তখন ইসলাম বলবে যে আপনি হালাল রিজিক উপার্জনের আগ পর্যন্ত এটা কোনো মতে ধরে রাখেন, কিন্তু আপনি চেষ্টা করতে থাকেন আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের কোনো পথ বাইর করে দেয় কিনা, যেহেতু জীবিকা একটা আবশ্যক জিনিস। যদি আপনার কোনো ব্যবস্থা থাকে, বাড়ি ভাড়া আছে, ব্যবসা আছে, অন্য কোনোভাবে আপনি চলতে পারেন, তখন হারামকে আপনি ছেড়ে দিয়ে আসেন। আর নিজের থেকে আগের থেকে জিনিস হলে জায়েজ নাই। সবচেয়ে বড় জিনিস হলো যদি ওই যে আগে বললাম কোনো জিনিসের অন্তর্চক্ষু যদি থাকে, কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, যে সমস্ত ব্যক্তিরা এ সমস্ত জিনিসকে হালাল মনে করে, সুদী ব্যাংকে লেনদেন করতেছে, খাচ্ছে অবাধে, এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র দিকে দেখবেন জীবনে কোনোদিন দিনদার পরেজগার হবে না, রক্ত তো হারাম, রক্ত হারাম, তার চেয়ে একজন স্বাভাবিক মানুষ সুন্দর দিনদার পরেজগার আছে, কিন্তু ওই ব্যক্তি বড় শিক্ষিত হওয়ার পরও দিনদার পরেজগার হইতে পারতেছে না, কারণ তার রক্তের ভিতরে হারাম ঢুকে গেছে। আর হারামকে হারাম মনে করে করা এক গুণা, হারামকে হালাল মনে করে করে আর এক গুণা। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী ইসলেন আমাদের বসুন্ধরা বাংলাদেশের বড় একজন মুফতি এবং বাংলাদেশের বড় বড় ফতোয়া বিভাগের একটা ফতোয়া বিভাগ ছিল ওনার, বাংলাদেশের বড় বড় ধনীরা ওনার ভক্ত ছিল, বড় বড় ধনীরা টাকা ওনার কাছে স্তূপ করে দিয়ে আসতো, উনি চার টাকা মনে হতো চারটা নিত, চারটা মনে হতেন ভাই আপনার টাকা আমি দিনই কাজে লাগাবো না, আপনি অন্য জায়গা লাগান, হাত পায় ধরতে বলতে না আপনার হারাম টাকা লাগাবো না। এক লোক এসে হুজুর ধনী মানুষ হুজুর দাড়ি তো কামা দেওয়া হয়, হুজুর বললেন যদি আমার থেকে মাসলা জিজ্ঞেস করেন তা আমি বলবো হারাম, তবে যদি কামাতেই থাকেন তা যতবার কামাবেন ততবার আল্লাহর কাছে মাফ চাইবেন, এ আল্লাহ আমারে মাফ করে দিন। পাশে এক হুজুর ছিল, হুজুর এটা লাভ কি দাড়ি কামাবে আর মাফ চাইবে? হুজুর বলতেছেন যে সে যে গুনাহ করতেছে এই গুনার অনুভূতি তার মধ্যে থাকবে, সে যে গুনাহ করতেছে যদি সে নির্দ্বিধায় সে হচ্ছে কিন্তু সে গুনাহ করতেছে অনুভূতি তার নাই, তাহলে এই গুনাহ থেকে বাঁচার আর চিন্তা তার কখনো আসবে না। গুনাকে গুনা মনে করা একটা অবস্থা আর গুনাকে হালাল মনে করে স্বাভাবিক মনে করে করা একটা অবস্থা। এখন এক শ্রেণীর মানুষের এমন অবস্থা হয়েছে এই যুগে চলা যায় না, হারাম খাওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি, সুতরাং হারাম খুব খুশি মনে খায়, এটা হলো মারাত্মক গুনাহ। আর একটা হলো যে আমি বাধ্য নিরুপায় এখন এই গুনাহ আমার দ্বারা হয়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, এ আল্লাহ এটা থেকে আমাকে মাফ করে দেন। এই শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা কোনো এক সময় তওবা দিয়ে সঠিক পথে আনবে। এই জন্য যাদের এই এই সমস্ত চাকরিতে জয়েন্ট হয়ে গেছে, যোগ হয়ে নিয়োগ হয়ে গেছে, এরা অন্য কোনো উপায় না থাকলে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে এবং এদের থেকে ফিরে আসার চেষ্টা করবে। আর যাদের এখনো যোগ হয় নাই, নিয়োগটি নাই, এদের জন্য নিয়োগ দেওয়া জায়েজ নাই, অন্য কোন হালাল জীবিকা চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহি মাসআলা বুঝে সে অনুপাতে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد أننا غنغر জীবনের সমস্ত রকম গুনাহকে মাফ করে দেন। ইয়াল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়াল্লাহ আমাদের জীবনের সকল প্রকার গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়াল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়াল্লাহ আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজনকে সকলকে মাফ করে দেন। ইয়াল্লাহ জীবনে সবচেয়ে বড় ঋণী আমরা আমাদের বাপ মার কাছে, সবচেয়ে বড় ঋণী আমরা আমাদের মায়ের কাছে। ইয়াল্লাহ যারা মাকে হারিয়েছি আর তো ফিরে পাবো না, ইয়াল্লাহ বাপকে হারিয়েছি আর তো ফিরে পাবো না, ইয়াল্লাহ সেই বাপ মার কষ্টের কথা মনে হলে বড় ব্যথা লাগে। ইয়াল্লাহ বাপ মা হয়েছি বাপ মার কথায় বাপ হয়েছি বাপের কষ্ট বুঝি। ইয়াল্লাহ মা যে কত কষ্ট করেছিলেন ইয়াল্লাহ এখন এর মায়েদের কষ্ট দেখলে বুঝি। ইয়াল্লাহ সেই সমস্ত বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়াল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়াল্লাহ আমরা সন্তান হয়ে বাপমার জন্য দোয়া করতেছি। হাদিস শরীফে আপনার রসুল ইরশাদ করেছেন, সন্তান যখন বাপমার জন্য দোয়া করে সেই দোয়া আপনার ফেরত দিতে লজ্জাবোধ হয়। ইয়াল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার জন্য আমাদের দোয়াকে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়াল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আমাদের সকলের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। ইয়াল্লাহ আপনার পক্ষ থেকে সবার জন্য হালাল রিজিকের ফয়সালা আছে। ইয়াল্লাহ রিজিক বিলম্বতে হতে দেখে আমরা ভুল করে হারাম রিজিকে চলে যাই। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে হালাল রিজিকের ফয়সালা করে দেন। ইয়াল্লাহ হালাল রিজিকে সন্তুষ্ট থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ হালাল রিজিকের উপর যথেষ্ট থাকবার তৌফিক দান করে। ইয়াল্লাহ হারাম থেকে বেরিয়ে আসবার তৌফিক দান করে। ইয়াল্লাহ হারাম খাইলে যে আগুন ঢোকে শরীরের মধ্যে, ইয়াল্লাহ সেই বুঝ সেই হেদায়েত আপনি আমাদের সকলকে দান করুন। ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার শান্তি সুখের পরিবার হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ দিনের জন্য কবুল করে নে। ইয়াল্লাহ বাকি জীবন আপনার সন্তুষ্টি মোতাবেক কাটাবার তৌফিক দান করে। ইয়াল্লাহ দিনই খেদমত সত্তায় জারিয়া করে যাওয়ার তৌফিক দান করে। ইয়াল্লাহ অন্যের উপর জুলুম করা থেকে জুলুমের শিকার হওয়া থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। ইয়াল্লাহ আমাদের বন্ধুদেরকে আল্লাহ বন্ধুত্ব বাড়িয়ে দে। ইয়াল্লাহ আমাদের শত্রুদেরকে আপনি বন্ধু হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ আমাদের সকলের জন্য দিন দুনিয়ার উন্নতি এবং অগ্রগতির ফয়সালা করে দে। ইয়াল্লাহ আমাদের সকলকে হাসেদের হাসাদ থেকে, ইয়াল্লাহ সাহেরের সেহের থেকে, ইয়াল্লাহ শত্রুর শত্রুতা থেকে নিরাপত্তা দান করে। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে দিন দুনিয়ার পরিপূর্ণ উন্নতির ফয়সালা করে দে। ইয়াল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি। ইয়াল্লাহ খালি হাতে বিদায় দিব কিছুই তো যাবে না। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গা গাড়ি থাকবে, বাড়ির জায়গা বাড়ি থাকবে, সব কিছু যথাযথ স্থানে থাকবে। আমরা যেন ঈমান আমল এবং জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। ইয়াল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.